তাই না? আপনার স্ত্রী আপনার জন্য বৈধ, কিন্তু রোজার দিনে হারাম। রোজার দিনে তাহলে কি স্ত্রী স্পর্শ করা হারাম? না, তা বলছি না, বরং স্ত্রী চুম্বন করাও যায় যদি আপনার ক্ষমতা থাকে যে আপনি নিজেকে সামলে নিতে পারবেন। এ দেখেন, স্ত্রী চুম্বন করাও মাকরুহ, এখানে ওটা উল্লেখ করেনি, এটা হচ্ছে মাকরুহ, পূর্ব সাবধানতামূলক কাজ, কারণ বলা যায় না, এই জন্য এটা মাকরুহ, না করাই ভালো। সুতরাং এমন সব কাজ আপনি করবেন না যাতে আপনার কাম উত্তেজনা বৃদ্ধি পায়, তার কারণ যে আপনার রোজা নষ্ট হওয়ার চান্স থাকবে এবং বড় কাফফারা সমস্যা মধ্যে পড়বেন। বেশ, এইবারে অন্য কথায় আসা যাক, মেসোয়াক, রোজার অবস্থায় মেসোয়াক করা জায়েজ, সকাল বেলায় হোক বিকাল বেলায় হোক, যে কোনো সময় আপনি মেসোয়াক, যাকে দাঁতন বলে, যেখানে এটা কি বলে, কি কাঠি, এটা পিল্লু, পিল্লু যাকে আরবিতে এরাক বলছে, এই পিল্লু দিয়ে দাঁতন করা, কিংবা খেজুরের ডাল, কিংবা আমাদের দেশে শাল ডাল ইত্যাদি দিয়ে দাঁতন করা জায়েজ। কিন্তু চেষ্টা করতে হবে ওর মধ্যে যে স্বাদ আছে এক প্রকার, সেই স্বাদটা যেন গলার নিচে না যায়। ব্রাশ দিয়ে, টুথ পাউডার বা ব্রাশ দিয়ে আপনার দাঁত মাজা যায় কিনা, বলা হয়েছে যে এতেও এক প্রকার স্বাদ আছে বা ঝাঁজ আছে যা গলার নিচে চলে যায় এবং ঝালঝাল বা মিষ্টি মিষ্টি লাগে। এই জন্যে দিনের বেলাতে ব্রাশ ব্যবহার, কি বলে ব্রাশ বলছি, টুথ পাউডার বা টুথপেস্ট ব্যবহার করা ঠিক নয়, রাত্রে করতে হবে, সেহরির আগে করে নেন, কিংবা আপনি রোজা খোলার পর ব্রাশ করেন, খবরদার দিনের বেলায় করবেন না। হুজুর, ঘুল করা খুব মজা যায় কিনা? আমাদের দেশের হুজুররা বেশিরভাগ তালেবিলুমরা, যারা মাদ্রাসার ছাত্র, মসজিদের ইমাম, তারা গুল মেজে থাকে, তারা বলে দাঁতন করা যদি চলে তা চলবে, তাদের গুল না মাজলে পায়খানা হয় না, এমন অভ্যেস হয়ে গেছে যে গুল না মাজলে পায়খানা হয় না। তো রোজা রেখে কি গুল মাজা যায়? না, যদি টুথপেস্ট ব্যবহার করা জায়েজ না হয় তাহলে গুল মাজা জায়েজ হতে পারে না, এটা তো এমনিতেই সবসময় হারাম, গুল ব্যবহার করা সবসময় হারাম, আমরা কিন্তু মাকরুহ বলি না, হারাম বলি, বিড়ি খাওয়া হারাম, সিগারেট খাওয়া হারাম, গুল, গোরাকু, জর্দা, তামাক, সুতি, সুতি, তারপরে পানের ওই যে যে মশলাতে, হ্যাঁ, জর্দা যেটাকে বলে, আর কি বলে যেন, ওই খৈনি, যে যে গালের ভিতরে ভরে রাখে, এখানে খৈনি, খৈনি ভরে রাখে, বেশ রসটা মজা মজা করে টানে, তারপর শেষকালে ফেলে দেয়, এই খৈনি পর্যন্ত সব আমরা কি বলি, হারাম। কেন? এতে জ্ঞান শূন্যতা আছে, মাদকতা আছে, আর যে জিনিসের মাদকতা আছে অল্প জিনিসে বা বেশি খেলে সেই জিনিসের অল্পও হারাম। আপনি বলুন আমার তো কিছু হয় না, তা আপনি অল্প খান, বেশি করে খান দেখুন হবে, কিংবা যে যার, আপনি তো অভ্যস্ত, আপনি এখন অভ্যস্ত হয়ে গেছেন, খোর হয়ে গেছেন, খোর, তামাক খোর, যে তামাক বাবার কালে খায়নি কোনোদিন খায়নি, তাকে আবার দেন দেখুন টেস্ট করে। আমাকে অনেক ভাই বলছেন যে হুজুর একদিন গুল টেস্ট করলাম তো মাথা ঘুরতে লেগেছে, মাথা ব্যান্ডেল ধরেছে, তার মানে কি, যে জ্ঞান শূন্যতা আনে। সুতরাং এই গুল গোরাকু যাই বলুন, যত রকমের মাদক দ্রব্য আছে সমস্ত এমনিতেই হারাম, বিড়ি সিগারেট থেকে নিয়ে সবকিছুই হারাম। অনেকে বলে হারাম, মাকরুহ, একটু বললাম আমি, মাকরুহ অনেকে বলে, যারা মাকরুহ বলে তো মাকরুহ হে তাহরিমি, মাকরুহ হে তানজিহিনা, মাকরুহ মানে হারাম, মাকরুহ ঘৃণিত জিনিস, সেটা হচ্ছে হারাম। আচ্ছা বুঝুন, বিড়ি সিগারেট তো খাওয়া তো বলা হয় না, পান করা বলা হয়, আর পানিও পান করা বলা হয়, ওতে কিন্তু মানে মোটামুটি একটা জিনিস ভিতরে যায় বুঝতে পারি, আর বিড়ি সিগারেট তো হাওয়ার মতো সঁ করে টানি আর ফঁ করে ছাড়ি, তাই না? ও তো হাওয়া ধুমোটা সব বেরিয়ে যায়, তো এটাতে কি রোজা ভাঙবে? এতে কি রোজা ভাঙার কথা? যখন আপনি বিড়িটা টানছেন, ধুমোটা টানলেন, তারপরে ছেড়ে দিলেন, খাওয়া বা পান করা বলে এটা রোজা ভাঙবে? আপনি যদি বলেন ধুঁয়ো, রোজা ভাঙবে না। যেমন রান্নাশালে যাচ্ছি, আপনার গিন্নি রান্না করছে, ধোঁয়া উঠছে, পাড়া গ্রামে অবশ্য, কারণ শহরে সব তো গ্যাসের রান্না, সেখানে ধোঁয়া, তবুও ভাপটা অনেক সময় লাগে। হ্যাঁ, ভাতের ঢাকনাটা খুললে হুস করেছি, দাঁতে আপনার নাকের ভাপ লেগে গেল, ভেতরে যাবে না, যাবে না, রোজা ভাঙবে না, ভাঙবে না, রোজা যদি না ভাঙে তো বিড়ি খেলে রোজা ভাঙবে না। কারণ যদি বলেন বিড়ির ধোঁয়াতে রোজা ভাঙবে, তাহলে ধোঁয়াতে আপনি যান ওই আটা চাকরিতে যান, আটা পিসতে যান, আটা পিসতে যান, সেই রুমের ভেতরে সবসময় আটার গুঁড়ো গুলো উড়ে বেড়ায়, যখন টানবেন সেখানে কি হবে? তাহলে আপনি কোথাও গেলেন, ধূপ ধূপ চলছে, ধূপের ধোঁয়া, এখানে যে ভগবানের ধোঁয়া আছে দেখেছেন, কি বলে ওটাকে, বকুর, বকুর, বকুর যেটাকে বলে আমাদের দেশে, ধূপ ধুনো, ধুনো যেটাকে বলে, ধুনোর গন্ধ, যে সৌদিরা ব্যবহার করে, ওলামারা বলছেন এটা দিনের বেলাতে ব্যবহার করা ঠিক না, মাকরু। যদিও রোজা ভাঙবে না, কারণ ইচ্ছাকৃত ওইভাবে বিড়ি খাওয়ার মতো নয়, আর বিড়িটা আপনাকে ও তো আপনি আসে না, ইচ্ছা করে খেতে হয়। এখন পাশে যদি কোনো অমুসলিম বিড়ি খায়, আর আপনি যদি সেখানে পাশে দাঁড়িয়ে থাকেন, বা বাসে কিংবা ট্রেনে কিংবা কোনো রুমে কেউ যদি বিড়ি খায়, আপনি রোজাদার, রোজাদার মানুষ মুসলিম পাশে বসে আছেন, তার ধোঁয়াটা আপনার নাকে যাচ্ছে, ভিতরে যাচ্ছে, রোজা ভাঙবে না, এটা অনেক ইচ্ছাকৃত। কিন্তু যদি আপনি মুসলিম হয়ে রোজা রেখে বিড়িটা ইচ্ছাকৃত টানেন, এটা একটা পান করা, আর এই পানের জন্য আপনার রোজা ভেঙে যাবে। ঠিক আছে, হ্যাঁ, আর কোন প্রশ্ন রোজা ভাঙার ব্যাপারে? রোজা ভাঙার ব্যাপারে আসছে, আসছে, রোজা ভাঙার ব্যাপারে আসছে। রক্ত দেওয়া, রক্ত দেওয়া জায়েজ কি না, রক্ত দেওয়া রোজা রাখা অবস্থায় রক্ত দেওয়া যায় কিনা, অল্প স্বল্প হয় টেস্টের জন্য, সমস্যা নেই, কিন্তু বেশি বেশি রক্ত দেওয়া ঠিক না। অবশ্যই এ ব্যাপারে ওলামাদের মতভেদ আছে, রোজা ভাঙবে কি ভাঙবে না। এই জন্য দিনের বেলাতে যদি একান্ত জরুরি না হয়, কারোর রক্তের প্রয়োজন আছে, তাহলে সেটা আলাদা কথা, কিন্তু রোজা রাখা অবস্থায় রক্ত দেওয়া ঠিক না, সামান্য ব্যাপার নেই। ইঞ্জেকশন হুজুর, ইঞ্জেকশন নেওয়া, ওষুধ ইঞ্জেকশনের কোনো সমস্যা নেই, যদি ওষুধ ইঞ্জেকশন নেন তাহলে রোজার কোনো ক্ষতি হবে না, কিন্তু যদি খাদ্য ইঞ্জেকশন নেন, এটা কি বলে, স্যালাইন যাকে বলে, স্যালাইন নিলে পরে ওটা খাদ্যের কাজ করবে, সুতরাং সেই ইঞ্জেকশনে রোজা ভেঙে যাবে। চোখে সুরমা লাগালে রোজা ভাঙবে না, ভাঙবে না হুজুর? অবশ্য ভাঙার কথা পরে আসছে, এই জন্য আগে থেকে বলে দিচ্ছি, এগুলো মাকরু বলে, এগুলো হচ্ছে মাকরু জাতীয় পর্যায়ে পড়ে। কানে ওষুধ নেওয়া, হ্যাঁ, যদি পারেন, যেহেতু কানে ওষুধ নিলে পরে ভিতরে যায়, তো এসব পারলে পরে রাত্রেই ব্যবহার করা উচিত। তবে যদি নিলে পরে রোজা ভেঙে যাবে তা বলতে পারবেন, রোজা ভাঙবে না, চোখে ওষুধ নিলে রোজা ভাঙবে না, বুঝতে পেরেছেন? ক্রিম ব্যবহার করলে, ক্রিম, ক্রিম ব্যবহার করলে রোজা ভাঙবে না। অনেক সময় হাতে বা মুখে, মেয়েরা যেমন, মেয়েরা বেশিরভাগ ওই যে প্রসাধন ব্যবহার করে, এতে রোজা ভাঙবে না। তারপর আপনার তেল যদি মাখেন মাথায় কিংবা গায়ে, শরীরে, সমস্ত শরীরে তেল মাখেন, তাতে রোজা ভাঙবে না। যদি গরমের কারণে মাথায় ভিজে গামছা কাপড় রাখেন, কিংবা আইসক্রিম মাথায় রাখেন, আমরা এমন সময় রোজা রেখেছি মাথায় আইসক্রিম রেখেছি, এত গরম, এত তাপ, মাথায় আইসক্রিম, গায়ে ভিজে গামছা জড়িয়ে, মানে অবস্থা এত গরম, তো যদি এই অবস্থা হয় কিংবা পানিতে নিজেকে গলা পর্যন্ত ডুবিয়ে রাখেন গরমের কারণে, তাতে কিন্তু রোজা ভাঙবে না। এসিতে ঘুমান যদি, এখানে আপনার মাশাআল্লাহ এসি, এসি চালিয়ে যদি সারাদিন ঘুমিয়ে থাকেন, তাতেও রোজা ভাঙবে না। তবে সারাদিন ঘুমিয়ে থাকা রোজা উদ্দেশ্য নয়, যদি তাই হতো তাহলে যেমন রাতে আমরা খাই না দিনে খাই, তাহলে অসুবিধা কি আছে? সারাদিন ঘুমানো হয় তাহলে খিদে লাগবে, বা খিদে কোনো কষ্ট বুঝতে পারবেন, কিছুই বুঝতে পারবেন না। হ্যাঁ, রোজার মাসে রাখ রোজা, সব দিন ধনি হও একরে, এ জঠরের কি বা জ্বালা রোজা রেখে দেখ রে। জঠরের জ্বালা যদি না বুঝেন তো সে রোজা, রোজা কি, তাই না? সারাদিন ঘুমিয়ে থাকা, ঘুমিয়ে থাকে কাটানো, আর সারা রাত ঘুমিয়ে থাকা কাটানো উদ্দেশ্য নয়। রাত্রে যারা কাজ করে ঘুমায়, তো সারাদিন তো ঘুমালে হবে না, ঘুমান, আট ঘন্টা ঘুমান, আট ঘন্টা ঘুমান, ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে জোহর পর্যন্ত ঘুমান, এই আর কি। তাছাড়া তো তাকে তো চলতে হবে, এবার রাত্রে যদি জাগিয়ে তাকে দিনে ঘুমাতেই হবে, সেটা আলাদা কথা। হ্যাঁ, বেশ, চলুন তাহলে রোজা মাকরু হলো, এবারে চলুন রোজা ভঙ্গের বৈধ ওজর সমূহ, কোন কোন সময় আপনার রোজা কাজা করা, রোজা তো মাপ নয়, রোজা মাপ আছে? নামাজের মাপ আছে। কার মাপ আছে রোজা? নামাজের। আপনি আপনাকে বলতে হবে নামাজের। নামাজ কার কার জন্য মাপ? নামাজ যেমন অসুস্থ ব্যক্তির, অসুস্থ ব্যক্তির জন্য নামাজ মাপ। না না, অসুস্থ বলতে জ্ঞান শূন্য আর কি, জ্ঞান শূন্য। হ্যাঁ, শিশু পাগলের জন্য নামাজ মাপ। পাগলের জন্য রোজাও মাপ, পাগলের জন্য রোজাও মাপ, শিশুর জন্য রোজাও মাপ, শিশুর জন্য নামাজ মাপ। কিন্তু কার জন্য? সে পাগল নয়, শিশুও নয়, তার জন্য রোজা এ নামাজ মাপ। জ্ঞান না থাকলে পাগল। এমন সে যার যে পাগল নয় আর শিশুও নয়, কিন্তু তার নামাজ মাপ। মহিলা, যুবতী মহিলা প্রত্যেক মাসে কারো তিন দিন, কারো সাত দিন, কারো দশ দিন নামাজের ছুটি। আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাদেরকে এত বড় দয়া করেছেন যে তাদের জন্য ছুটি দিয়েছেন। কিন্তু কোন পুরুষের জন্য এরকম ছুটি নেই। পক্ষান্তরে রোজা, রোজা কিন্তু রোজার জন্য কারো ছুটি নেই, রোজা মাপ নেই। মহিলার জন্য রোজা মাপ নেই, তাকে কাজা করতে হবে। কোন কোন সময়ে আপনার জন্য রোজা কাজা করা বৈধ, মানে রোজা না রাখা নয়, রমজানে না রেখে পরে আপনি কাজা করতে পারেন, কোন কোন সময়ে? যদি আপনার সফর জরুরি হয়, সফর জরুরি হয়, তবে ইচ্ছা করে রমজানে রোজা রাখবো না, কারণ রমজানে বড় গরম, চলো বেরিয়ে আসি। সফরে রোজা মাফ। স্বামী স্ত্রীতে গেলেন, বেড়াতে চলে গেলেন দার্জিলিং, কিংবা আপনার দেশে কোথাও ঠান্ডা জায়গায় কোথায় যান, ওই যে উত্তর বাংলায় গিয়ে সেখানে ঠান্ডা দিয়ে তারপরে ফিরে আসেন, এক মাস পর ফিরে এলেন, আপনার রোজা কাজা করবেন কখন? পৌষ মাসে, ছোট ছোট দিন, ঠান্ডা ঠান্ডা দিন, খুব সুন্দর, চলবে না? চলবে না। কিন্তু যদি কোন ব্যক্তির জরুরি হয় সফর, এখন রমজান মাসটা তাকে পুরো মাসটাই তাকে আমেরিকা কিংবা ব্রিটেন কিংবা অন্য জায়গায় কাটাতে হলো, কিংবা শহর দেশের ভিতরেই ঢাকা কিংবা কলকাতা যেখানে কাটাতে হলো, ফিরে এলো, তখন যদি সে ইচ্ছা করে পৌষ মাসে রোজা রাখে, চলবে না? চলবে। কোন সফরে গেলে তাও আবার ঠিকই, কোন সফরে গেলে? সিনেমা করতে, সিনেমা শুটিং করতে, সিনেমা দেখতে, হ্যাঁ এসবে, কিংবা হারাম ব্যবসা করতে, না না না, বৈধ সফরে গেলে, আপনার বৈধ ব্যবসা, বৈধ পড়াশোনা ইত্যাদি, বৈধ সফরে গেলে। আর যদি দাওয়াতি সফর হয় আলাদা কথা, সে তো আরো ভালো জিনিস, কিন্তু বৈধ সফর হতে হবে, কমসে কম হারাম সফর হলে হবে না। হারাম সফর বলছি তো, যদি কর্মটা হালাল হয় তাহলে তার জন্য সফর চলবে। তবে মুসাফির ব্যক্তির জন্য রোজা কাজা করা জায়েজ নয়, শুধু উত্তম, কারণ রোজা মুসাফির অবস্থা রোজা রাখাও যায়, তাই না? রোজা রাখাও যায়, কিন্তু না রাখাটাই উত্তম, তার রোজা পরে কাজা করে নেওয়াটাই উত্তম। হুজুর আরামের সফর হলে, এখন ফ্লাইটে, এসিতে, মাশাআল্লাহ, এসিওয়ালা গাড়ি, কোনো সমস্যাই নেই, কোনো কষ্টই নেই, বরং ঘরে বসার থেকে সফরই আরাম। তাহলে আপনি গেলেন সেখানে, ফাইভ স্টার হোটেলে থাকলেন, মাশাআল্লাহ কত রকম আরাম সেখানে, আর ঘরে থাকলে তো ফাইভ স্টার নেই, তাহলে সেখানে বেশি আরাম। তাহলে সেখানে কি আপনার রোজা কাজা করাটা উত্তম? হ্যাঁ, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা শুধু আল্লাহ নবী না, আসলে সামনা আল্লাহ তাআলা নিজেই, ফাইন ওয়াইন কুনতুম ফি সাফারিন ওয়াইন কুনতুম মারদা আও আলা সাফারিন ফাইদ্দাতু মিন আইয়ামিন উখরা, যদি তোমরা অসুস্থ হও অথবা সফরে থাকো তাহলে অন্য দিনে রোজা রেখে। সফরে এখানে একটা কথা আছে, যদি কেউ উমরাতে যায় সফরে, উমরা সফরে তো খুব ভালো সফর, সে সফরে আপনাদের রোজা কাজা করা উত্তম, রোজা কাজা করা উত্তম। যদি রোজা রাখেন তাহলে জায়েজ, যে আবার পরে ঝামেলা, একা একা রোজা রাখবো, বাড়ির কষ্ট হবে, ঠিক আছে রেখে নেন, কিন্তু আপনার জন্য উত্তম হলো কি? সফরের জন্য উত্তম। বেশ, তারপরে দ্বিতীয় নম্বর কারণ বলছে, অসুস্থ হলে, এমন অসুস্থতা যার ফলে রোজা রাখতে আপনার কষ্ট হয়, জীবনের হানি না হলো, জীবন হানির দরকার নেই, আপনি মোটামুটি অসুখ বেড়ে যাবে, যেমন যাদের গ্যাস আছে, অতিরিক্ত গ্যাস হলে তাদের পেট খালি হলেই ব্যথা শুরু হয়, তাদের জন্য রোজা কাজা করা যায়, হুজুর যদি 12 মাসে তার গ্যাস থাকে, যখনই পেট খালি হবে তখনই যদি তার ব্যথা হয় তাহলে কি হবে? সে লোক কি করবে? কি করবে? মিসকিন খাওয়াবে। সে তো মানুষ চিররোগী হয়ে গেল, চিররোগীর মতো মিসকিন খাওয়াবে। যেমন ওই মহিলা, যে মহিলা বছরে একটা করে সন্তান দেয় বা দু বছর পর একটা সন্তান দেয়, সেই মহিলা তো রোজা রাখার সময় পাবে না, তাই না? কেন? যেহেতু তার জন্য পেটে বাচ্চা আছে, বাচ্চার ক্ষতি হবে, তার জন্য রোজা করা কাজা করা জায়েজ। বাচ্চা দিয়েছে আবার 40 দিন তা এমনিতে রোজা রাখা হবে না, তার মধ্যে দুধ দিচ্ছে, আর দুগ্ধদাত্রী মায়ের জন্য রোজা কাজা করা জায়েজ। যদি দেখে আমি রোজা করি তাহলে আমার ছেলে দুধ পাবে না, তাহলে জায়েজ। হ্যালো, দুধ পান করা দেয় কবছর? এইরকম মহিলা যদি কোন সময় রোজা কাজা করার চান্স না পায় তো সেও চির রোগীর মতো কি করবে? মিসকিন খাওয়াবে। যদি বাচ্চার কোন অসুবিধা নেই, বাচ্চার দুধ পেতে তাহলে তো কোনো অসুবিধাই হলো না, তাহলে তো অসুবিধাই হলো না, সে তাকে রোজা রাখতে হবে। এবার অসুবিধার কারণ সেটা আল্লাহ ভালো জানেন, এবং সে মহিলা ভালো জানবে যে তার অসুবিধা আছে না নেই। ঠিক আছে, 3 নম্বর